الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. প্রথমে শুকরিয়া জানাচ্ছি আল্লাহ পাকের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জায়গায় মসজিদে জুনাইদিতে দ্বীনের আলোচনা করা আর শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিলেন। তাই আমরা বলছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত আপনারা অনেক আলোচনা শুনেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যদি আমরা মানি তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ ফায়দা। আমি একটি আয়াত পাঠ করলাম, সূরাতুত তাওবা। রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে আর সব লোকদের সাথে। সব লোকদের সাথে থাকো, সাদেকদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, যাদের কাজকর্ম হয় ভালো, যারা আল্লাহর পথে আসে, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, তোমরা তাদের সাথে থাকো। কারণ নেক লোকের সাথে থাকলে মানুষ এর প্রভাবে প্রভাবিত হয়। নেক লোকের সাথে থাকলে আপনিও নেক হবেন। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ লোকের সংস্পর্শের সাথে থাকার উদাহরণ দিয়েছেন হামিলুল মিসকের সাথে, আতর বিক্রেতার সাথে, আতর বহনকারী ব্যক্তির সাথে। বলেছেন ইম্মা আন ইউহলিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'আ মিনহু আও তাজিদা মিনহু রীহান তাইয়্যিবা। আতর বিক্রেতার সাথে যদি তুমি বসো, তার কাছে বসো, তাহলে হয়তো সে কিছু তোমাকে দেবে। আমরা দেখতে পাই আতর বিক্রেতার কাছে বসলেই সে একটু আতর দেয়, দেখি না, তার অভ্যাস। তার কাছ থেকে আপনি কিনলেও ভালো না কিনলেও ভালো, বলেন আলহামদুলিল্লাহ। আতর বিক্রেতার কাছে বসলেই আপনি সুগন্ধি পাচ্ছেন। আবার সে যদি একটা কিছু দেয়, বাড়িতে যাবেন, লোকজন বলবে মাশাআল্লাহ, মনে হচ্ছে আতর মেখে এসেছেন, আর আতর কিনেছেন, সুগন্ধি তো ভালো। আচ্ছা, আবার যদি আপনি এর সাথে সাথে ক্রয় করেন তাহলে তো আরো তো ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিসুস সালেহ এর উদাহরণ দিয়েছেন আতর বিক্রেতার সাথে। ভালো লোকের কাছে যদি তুমি বসো তাহলে তুমি ভালো হবে, যদি বেশ কিছু না পাও তাহলে তার সুগন্ধি তো তোমার কাছে পৌঁছাবে। এক ঘন্টার জন্য আপনারা এসেছেন, এক ঘন্টা আলোচনা শুনেছেন, শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, বস অল্প সময় বাকি আছে। দেখেন যতটুকু আমরা আলোচনা শুনেছি অবশ্য অবশ্যই আমাদের মনে তার কিছু প্রভাব পড়েছে, বলি আলহামদুলিল্লাহ। এই প্রভাব পড়লে হবে না, হাতে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসব লোকের উদাহরণ দিয়েছেন নাফিকুল কীর সাথে। নাফিকুল কীর হাবর দেখেছেন, কামা কামার আগুনের হাবর আছে। আপনি যদি তার কাছে বসেন, বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যদি একজন সিগারেট পানকারী ধূমপায়ীর কাছে বসেন, যারা ভালো লোক, ওরা যদি বসে কত খারাপ লাগে। আবার ধূমপান যদি নাসির বিয়ে হয় তাহলে কি হবে? যদি কেউ এখানে থাকে ধূমপান করে, আমি আপনাকে কিছু বলছি না, কিন্তু আপনি একটু ভাবুন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অথবা মান আকালা ফুমান আও বাসালান ফালইয়াতাযিল্লা ওয়ালইয়াতাযিল মাসজিদানা আও ক্বাল ইয়াতাযিল মাসজিদানা ওয়ালইয়াকউদ ফি বাইতি। যদি কেউ পেঁয়াজ খায় কিংবা রসুন খায়, সে যেন আমাদের থেকে দূরে থাকে, আমাদের মসজিদ থেকে যেন দূরে থাকে, আর সে যেন তার ঘরে বসে থাকে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? হালাল। রসুন খাওয়া হালাল না হারাম? হালাল। কিন্তু এর যে গন্ধ, এর যে স্মেল, ওটা খারাপ, কিন্তু আলহামদুলিল্লাহ এটা হালাল, এটা হারাম নয়। পেঁয়াজ খাওয়ার মধ্যে অনেক ফায়দাও আছে, উপকার রয়েছে, রসুন খাওয়ার মধ্যে ফায়দা আছে, উপকার আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুর্গন্ধ খারাপ পেতে না। হালাল খাওয়া দুর্গন্ধ খারাপ হওয়ার কারণে তুমি মসজিদে যাওয়া, তোমার জন্য যাওয়া মানা। তাহলে সিগারেট, যেটা মুহাক্কিকিন তত্ত্ববিদ উলামায়ে কিরাম আর বর্তমান এই বৈজ্ঞানিক যুগে সবাই ধরতে পারে, এটা কতটুকু ক্ষতিকর, তাহলে এটা কিরকম হালাল হতে পারে? এটা হারাম, ধূমপান করা হারাম, এই হারাম খাবার পানীয় খেয়ে আপনি মসজিদে যাবেন, কিরকম হয়? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। কারো আঘাত লাগেনি তো? না, আপনার নিজেরই ফায়দা, পয়সাও বাঁচালেন, নিজের আত্মাও বাঁচালেন, নিজের ইমান বাঁচালেন, পয়সাও বাঁচালেন, দুনিয়া। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে আসবে না, কারণ যেসব ফেরেশতা এখানে মসজিদে মজুদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ফেরেশতাদের ওইসব কারণে কষ্ট হয় যেসব কারণে মানুষের কষ্ট হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মসজিদে বসে আমাদের থেকে কেউ কি মসজিদে বসে সিগারেট পান করতে পারবে? না। আল্লাহর ঘরে বাইতুল্লাহ মসজিদে হারামে সিগারেট পান করতে পারবে? না। ভাত খেতে পারবেন? চা খেতে পারবেন? সিগারেট খেতে পারবেন? না। সিগারেট খাবেন? না। সিগারেট খাবেন না? আচ্ছা, ভাত খেতে পারেন? আমরা খাই তো, এতে আমি যারা বসে খাই মসজিদে খাই। আচ্ছা, পানি খান কিনা? খেজুর খান? ভালো জিনিস সবই খান, সিগারেট কেন খান না? দেখেন, যারা বলে সিগারেট খাওয়া মাকরু, ওদেরকেই বলছি, তুমি যে জিনিসকে তুমি ঘৃণিত মনে করো মসজিদে খাওয়া যায় না, বাকি সব হালাল জিনিস মসজিদে খাওয়া যায়, এখানে এসে খেলে মুশকিল, মানুষ বলবে ওটা মুশকিল। পেঁয়াজ যদি অনেক সময় খায় মনে হয় এটা ঠিক না, এটা অন্য কারণে, যেহেতু এটা হালাল কিন্তু অন্য কারণে সব। আর সিগারেট কি অবস্থা, যে কোনো লোক দেখিয়ে আপনাকে গালি দিবে, কিন্তু সাধারণ মানুষ একজন যদি এখানে পেঁয়াজ খায়, সাধারণ লোকজন একটু গালি দিবে না, বলবে এটা ঠিক না, এরকম অন্য কারণে বলবে। হ্যাঁ, কিন্তু ধূমপানের ক্ষেত্রে যে সিগারেট খায় সেও মানা করবে, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার ধূমপায়ে যেসব ভাইয়ারা রয়েছেন, আপনারা ওইটা পরিত্যাগ করুন। আসি, আসুন, আমার কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা নেক লোকদের সাথে থাকো, সময়টা সাপ্তাহিক ক্লাস যেসব দরস হয় ওগুলোতে একটু অংশগ্রহণ করবেন, করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু আজকে আসলাম এটা নয়, আজকে ছাড়াও প্রতি বৃহস্পতিবার এখানে দরস, শুক্রবার জুম্মার পর এখানে দরস হয়, আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন আমাদের বিভিন্ন হালকা রয়েছে, হালকাতুল কোরআন, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, আপনাদের ওইসব দর্শনে অংশগ্রহণ করবেন, দেখবেন ইমান তাজা হয়, আলহামদুলিল্লাহ, দিনের আলোচনা শুনে ইমান তাজা হয়। ভাই আমার, আমি আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই এই মুহূর্তে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال الله عز وجل وجلت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتناصحين فيا رواه مالك. الله سبحانه وتعالى বলেন, انت মানে হাদিসে কুদসি, আমার محبت আর ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে যারা পরস্পরে আমার উদ্দেশ্যে একজন আরেকজনকে ভালোবাসে। বর্তমান জমানায় আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এটা পাওয়া যায়, পাওয়া গেলেও দুর্লভ আর কি, খুব কম আছে, থাকবে না একদিন, এরকম বেশিরভাগ গলত ভালোবাসা, সবাই বলি আউযুবিল্লাহ। এই যে একটু আগে আপনারা দশ শুনলেন চোখের হেফাজত, চোখের কারণেই অনেক মানুষ গলত ভালোবাসায় লিপ্ত হয়, ঠিক না? আপনারা ওই চোখের ভালোবাসা গলত ভালোবাসায় যাবেন? কান, কানের হেফাজত করতে হবে, মনের হেফাজত করতে হবে, আর সবসময় বিচক্ষণ থাকতে হবে, বিচক্ষণ থাকতে হবে। আপনি এমন কাজ করবেন না যে কাজে মানুষেরা আপনাকে সন্দেহ করে। সুহাত থেকে বাঁচতে হবে, সন্দেহ থেকেও বাঁচতে হবে, এমনিভাবে আপনাকে বদ্ধারণ থেকেও বাঁচতে হবে। ইয়াকুম মুদ্দান, তোমরা বদ্ধারণ থেকে বাঁচো, বদ্ধারণ থেকেও বাঁচতে হবে। আর তুমি এমন কাজ করবে না যাতে আরেকজনের সন্দেহ তুমি পড়ো। তোমার এই শ্রবণ শক্তি সম্পর্কে, এই কান সম্পর্কে, এই নাক সম্পর্কে, এই মন সম্পর্কে তোমাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। কোন ক্ষেত্রে তুমি তোমার মনকে ব্যয় করেছো, তোমার কানকে কোন ক্ষেত্রে ব্যয় করেছো, তোমার চোখকে কোন কোন ক্ষেত্রে ব্যয় করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসিতে, যারা পরস্পরে আমার উদ্দেশ্যে একজন আরেকজনকে ভালোবাসে, আমার মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। হাদিসের আরেকটা অংশ, যারা পরস্পরে একজন আরেকজনের সাথে বৈঠক করে, মজলিসে বসে, আমার মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তিন নম্বর, তাদের উপর আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে। কে বলেছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে কি বলে? হাদিসে কুদসি, আমার মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় যারা পরস্পরে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে আমার উদ্দেশ্যে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই মজলিসে অংশগ্রহণ করার জন্য আপনারা, আমার ভাইয়েরা, আমার ছাত্ররা, আমার সাথীরা অনেকেই অনেককে বলাবলি করেছে, করেনি আপনারা? যদি আপনাদের উদ্দেশ্য আল্লাহ হয়ে থাকে তাহলে অবশ্য অবশ্যই রব্বুল আলামিনের এই ঘোষণা আপনারা পাবেন। আল্লাহ কি বলেছেন? আমার মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে যারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে আমার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আর আরেকটা, ওয়াল মুতাবাদিরিন ফিয়্যা, যারা আমার উদ্দেশ্যে সময় ব্যয় করে, আমার উদ্দেশ্যে ব্যয় করে, তাই আপনারা একটু সময় হলেও এখানে সময় ব্যয় করে আপনারা এসেছেন, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আমার যেভাবে আমরা এই জায়গায় একসাথে জড়া হয়েছি, সবার মনে ভালোবাসা আছে কিনা, মহব্বত আছে কিনা, বর্তমানে আমরা সবাই হিংসা মুক্ত, আল্লাহ আলহামদুলিল্লাহ। তাই যেভাবে আমরা হিংসা মুক্ত আছি বর্তমান এই সময়ে, যেহেতু আমরা দিনে আলোচনা শুনেছি, আমাদের মনে কোন রকমের হিংসা বিদ্বেষ থাকতে পারে না, ওইভাবে আমরা যখন উঠবো এখান থেকে ওইভাবে মন ফ্রেশ নিয়ে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আমাদের সকলের এই খিদমতকে কবুল মঞ্জুর, আল্লাহ তুমি আমাদেরকে মাফ কর, আমাদের মা বাবাদেরকে মাফ কর, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ কর। আজকে এই মাহফিল সুন্দর হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, পরবর্তী অনুষ্ঠান যখন আহ্বান করা হবে লোকসংখ্যা আরো বেশি যেন হয়। আমার ধারণা অনুযায়ী আরো অনেক লোক এখানে বসতে পারবে, কিন্তু আমরা যথাসত্য আমরা দাওয়াত দিয়েছি, কারণ সময় অল্প ছিল, পরবর্তীতে আরো বেশি করে দাওয়াত দিব। সেন্টারে গাড়ি না থাকলেও দরকার হয় লং মার্চ করে পায়ে হেঁটে আমরা আসবো ইনশাআল্লাহ। কে রাজি হাত তোলেন? গাড়ির দিকে তোয়াক্কা করতে নাই, হজে যদি আমরা মাইলের পর মাইল, হজের সময় যদি হাঁটতে পারি, কিলোমিটার পর কিলোমিটার হাঁটতে পারি, তাহলে আল্লাহ দিনের মজলিসে এই উনায় যায় 10 কিলোমিটার 15 কিলোমিটার, যদি সেন্টারের গাড়ি না থাকে, কোন রকমের ব্যবস্থাপনা না থাকে, তাহলে আমরা কি সেই রকম আমাদের পাকে গাড়ি বানাতে পারবো না ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে দিব পরবর্তী অনুষ্ঠান যেন আরো সুন্দর হয়, দরকার হয় উপর নিচ চতুর্দিকে উপরেও নিচেও মাইক হবে ইনশাআল্লাহ। এমনি ভাবে সোনাইয়া সেন্টার তো প্রাঙ্গণ অনেক বড়, প্রতি সোমবারে সাপ্তাহিক বড় দর্শন, আপনারা সেখানে সবাই আসার চেষ্টা করবেন। আরো বিভিন্ন জায়গায় যেসব জায়গায় দর্শন হয় আপনারা অনেকেই জানেন, ওইগুলিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, জনসংখ্যা বাড়াবার চেষ্টা করেন, অসৎ লোকজন খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য জনসংখ্যা বাড়ায়, আর আপনারা আল্লাহর দিনের জন্য লোক সংখ্যা জনসংখ্যা বাড়াতে পারবেন না, কিয়ামতের দিন আমাদের সাথে কেউ থাকবে না। আমাদের এই দুনিয়ার উদ্দেশ্যে যারা আমাদেরকে ভালোবাসে ওরা কিয়ামতের দিন আমাদের সাথে থাকবে না, আমাদের সাথে কিয়ামতের দিন থাকা থাকবে। রব বলেছেন আল-আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লা আল-মুত্তাকিন, কিয়ামতের দিন লোকজন বন্ধুরা পরস্পরে একজন আরেকজনের শত্রু থাকবে, তবে যারা মুত্তাকি পরহেজগার তারা একসাথে কিয়ামতের দিন একসাথে একজন আরেকজনের বন্ধু হিসেবে থাকবে। সুবহানাল্লাহ, আমরা এমন বন্ধুত্ব চাই যে বন্ধুত্ব পৃথিবীতে থাকবে, যে বন্ধুত্ব আখিরাতের জিন্দেগিতে থাকে, এমন বন্ধুত্ব চাই যে বন্ধুত্ব করে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাইস লাভ করতে পারি, কি বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমন বন্ধুত্ব চাই যে বন্ধুত্বের কারণে আমরা রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা লাভ করতে পারি, ইনশাআল্লাহ। আয় রব, তুমি আজকের এই দরসকে কবুল মঞ্জুর করো, আমিন। এই মাহফিলকে কবুল মঞ্জুর করো, আমিন। সময় অল্প, তাই আমি আর দীর্ঘ আলোচনা করছি না, অল্প সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক বরকত হয়ে গেছে, বেশ কিছু সংখ্যক মুজাহিদিনদের আপনারা আলোচনা শুনতে পেয়েছেন, কোরআনের তেলাওয়াত শুনতে পেয়েছেন, একটা জাগরণ শুনতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সুযোগ বুঝিয়ে পরবর্তী যদি লম্বা সময় হয় ছাত্রদের মধ্যে থেকেও আরো কিছু আলোচনা আমরা পরবর্তীতে শুনবো, ইনশাআল্লাহ। আপনারা মনে মনে রেডি থাকবেন, সবাই থেকে না বলবেন এই বিলা থেকে এই বক্তব্য রাখবেন, ওই বিলা থেকে উনি বক্তব্য রাখবেন, সোনাইয়ার এই প্রান্ত থেকে উনি বক্তব্য রাখবেন, উনি ওই ওই উনি এইরকম বক্তব্য রাখবেন, এরকম ছাত্ররা নিজেরা প্রস্তাব পেশ করো, কি বলেন? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। ইয়া রাব, তুমি কবুল ফরমা, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين. اي الله اغفر لك ما افكر امين اللهم بارك لك ما افكر امين يا دنيا المسلمين لك ما افكر امين يعني আমাদের ওই আক্তার ভাই তার বাবা মারা গেছেন, সে আপনাদেরকে আপনাদের কাছে দোয়া প্রার্থী, বাবা না কে মারা গেছে, মা, তার মা মারা গেছেন, তার মা মারা গেছেন, তার মার জন্য সবাই দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আর তাকে এবং তার আত্মীয়স্বজনকে যারা আছেন ভাই ভাই বোন এদেরকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এমনি ভাবে আমরা সকল যেন ধৈর্য ধারণ করতে পারি বালা মুসিবতের সময়, এটির জন্য দোয়া জরুরত, কিন্তু আমরা চাই না আমাদের জন্য মুসিবত আসুক, আমরা রবের কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকে বিপদ মুক্ত অবস্থায় রাখো, আল্লাহ তুমি আমাদেরকে বিপদ মুক্ত অবস্থায় রাখো, সারা দুনিয়ার মুসলমানদের উপর তুমি রহম করো, বর্মার মুসলমানদের উপর রহম করো, সিরিয়ার মুসলমানদের উপর তুমি রহম করো, ইয়েমেনের মুসলমানদের উপর রহম করো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম করো, কাশ্মীরের মুসলমানদের উপর রহম করো, আমাদের দেশ বাংলাদেশের মুসলমানদের উপর রহম করো, সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের উপর আল্লাহ তুমি রহম করো, মুসলিমদেরকে সাহায্য করো, আল্লাহ গালিম মুসলমানদের আদেরকে হেদায়েত দাও, সব রকমের নাফরমান থেকে বাঁচা তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, ইয়া রাব তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস বাসী দিন, اللهم انا نسالك جنات الفردوس، اللهم انا نسالك جنات الفردوس، اللهم انا نسالك جنات الفردوس، اللهم انا نعوذ بك من النار، اللهم انا نعوذ بك من النار، اللهم انا نعوذ بك من النار، وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.